إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রমজানুল করিম একেবারেই নিকটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রস্তুতির জন্য শাবান মাসে বেশি করে ইবাদত করতেন। রমাদানের প্রস্তুতি দুরকম, একটি হচ্ছে আকীদাগত প্রস্তুতি, আরেকটি হচ্ছে আমলগত। আকীদাগত প্রস্তুতি হচ্ছে নিজের ঈমানকে সম্পূর্ণভাবে শিরিক থেকে মুক্ত করা, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য এটা পূর্ব শর্ত। যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত একেবারে বাধ্যতামূলক। উযু ছাড়া যেরকম সালাত হয় না, সালাতের পূর্ব শর্ত হচ্ছে উযু। উযুবিহীন যেরকম সালাত হয় না, ঠিক এরকম ভাবে আপনি যত আমল করেন কোনো আমল গ্রহণযোগ্য হবে না যদি ওই শর্ত না পাওয়া যায়। অনেক মানুষ এরকম আছে যারা আমল অনেক বেশি করে কিন্তু আল্লাহর কাছে আমলের কোনো গ্রহণযোগ্যতা নেই। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, বলো আমি কি তোমাদেরকে এমন লোকদের সম্পর্কে বলবো যারা আমলের বিবেচনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা যাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পার্থিব জীবনে যত আমল করে সবগুলোই বরবাদ হয়ে গেছে, সবগুলো ব্যর্থ। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে খুব ভালো কাজ করছে, বেশি নেক আমল করছে। আমাদের এ সমাজে আমরা লক্ষ্য করছি এদেশের অনেক পীরের মুরিদ রয়েছে যারা সত্যি অনেক বেশি ইবাদত করে, জিকির আজগার তাকবীর তাহলিল তাহাজ্জুদ কোনোটাই বাদ দেয় না। আর এগুলো দেখে অনেকে বিভ্রান্ত হয়, অনেকে বলে এরা তো অনেক আমল করে, এদের থেকে আমরা আমল শিখেছি। অনেকে যখন আরব দেশে যায় গিয়ে দেখে তাদের আমল এদের তুলনায় কম, বলে আমাদের দেশে মানুষই বেশি আমল করে। এই সকল লোকদের জন্য পরিষ্কার জানতে হবে আমল বেশি করলে ফায়দা কিনা। আমলের মধ্যে আপনি পরিমাণ যতই করেন, যতক্ষণ পর্যন্ত এই দুটি শর্ত পূরণ না করা হবে অতক্ষণ পর্যন্ত আমল কোনো কাজে আসবে না। এক নাম্বার শর্ত হচ্ছে শিরিক মুক্ত তাওহীদ ভিত্তিক ঈমান অর্জন করা। রমাদানুল করিম অতি সন্নিকটে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও শর্ত আরোপ করেছেন, মান সামা রমাদানা ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করল ঈমানান ওয়া ইহতিসাবান ঈমানের সঙ্গে এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তার পিছনের যত গুনাহ সবগুলো ক্ষমা করে দেওয়া হয়। ওয়ামান কামা রমাদানা ঈমানাও ইহতিসাবান, এমনি ভাবে যে ব্যক্তি রমাদানের রাতে রাত্রি জাগরণ করে ইবাদত করে ঈমানাও ইহতিসাবান ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। শর্ত ঈমান। আপনি বলবেন আমরা তো সকলে ঈমানদার, পীরের মরিদ ঈমানদার, মাজারে যারা যায় তারাও ঈমানদার, গাছ পূজা করে মাছ পূজা করে তারাও ঈমানদার, আল্লাহ ছাড়া অন্যের নামে যারা পশু জবাই করে তারাও ঈমানদার, যারা কুমির কচ্ছপ আর গজার মাছের পূজা করে তারাও ঈমানদার, যারা বিভিন্ন মাজারের সুতা হাতে বাঁধে তারাও ঈমানদার, যারা গলায় তাবিজ ঝুলায় তারাও ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 8 নম্বর আয়াতে পরিষ্কার করে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল আখিরি ওয়ামা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমরা একেবারে পাকা মমিন, আল্লাহ তাআলা প্রতিবাদ করে বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, খবরদার ওই লোকগুলো মমিন নয়, ওরা হচ্ছে মুনাফিক। কোরআনের সূরা ইউসুফ এর 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক, বেশিরভাগ লোক ঈমান আনে ঠিকই শিরক যুক্ত অবস্থায়, পীরের মুরিদ ঈমান আনে ঠিকই পীরকে ভায়া মাধ্যম মনে করে শিরিক যুক্ত অবস্থায়, মাজার পূজারি ঈমান আনে ঠিকই আল্লাহকে বিশ্বাস করে ঠিক, তবে গায়রুল্লাহর নামে মাজারের নামে পশু জবাই করে শিরিক যুক্ত অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করার পরিবর্তে মাজারওয়ালা দরগাওয়ালা ফকিরওয়ালাকে আল্লাহ এবং বান্দার মাধ্যমে ভায়া মাধ্যম করার মাধ্যমে শিরিক করেছে, পীরের মুরিদ পীর সাহেবদেরকে আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে সুপারিশকারী মনে করার কারণে শিরিক করেছে, এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেই ইবাদতগুলো নিবেদিত সেই ইবাদতগুলো যখন কোনো গায়রুল্লাহর নামে নিবেদন করা হয় তখন শিরিকে লিপ্ত হয়। এমনি ভাবে যারা মূর্তির সামনে গিয়ে নীরবে দাঁড়ায় তারা ঈমানদার দাবি করে ঠিকই শিরক যুক্ত অবস্থায়, এমনি ভাবে যারা বিচারকের সামনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে ঈমানদার দাবি করলেও তারা মুশরিক, এমনি ভাবে যারা সংসদে ঢোকার সময় মাথা নত করে ঢুকে ঈমানদার দাবি করলো মুশরিক, মাথা নত হবে আল্লাহর সামনে, আর এরকম ভাবে শিরিকে যুক্ত হয় যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে যত আমল করুক না কেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, মান ইউশরিক বিল্লাহি আল্লাহর সঙ্গে যে ব্যক্তি শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন, ওয়ামা ওয়াহুন নার, আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, আর এই শিরিক করে যারা জালিম হয়ে গেছে এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী, কোনো সুপারিশকারী, কোনো রক্ষাকারী পাওয়া যাবে না। কোন পীর সুপারিশ করতে পারবে না, মাজারওয়ালা পারবে না, দরগাওয়ালা পারবে না, দুর্গাওয়ালা পারবে না, ওলি পারবে না, বুজুর্গ পারবে না। যে ব্যক্তি শিরকে লিপ্ত আছে সেই ব্যক্তিকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে পার করার কেউ থাকবে না। সূরা মায়দা 5 নম্বর আয়াত, 72 নম্বর, 5 নম্বর সূরার 72 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন শিরক যুক্ত অবস্থায় মারা গেলে কোথায় যাবে? অন্য যে কোন গুনাহ, চোর চুরি করে মারা গেল, জিনাকার জিনা করে মারা গেল, এরকম যত গুনাহ আছে যে কোন গুনাহ করে মারা গেল, তওবা করার সুযোগ পায়নি কিন্তু সে শিরক করেনি, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্যায় এবং গুনাহ পরিমাণ শাস্তি দিয়ে তাকে জান্নাত দিবেন অথবা তাকে নিজ গুণে ক্ষমা করে জান্নাত দিবেন। কিন্তু যেই ব্যক্তি শিরিক যুক্ত অবস্থায় মারা যাবে, আল্লাহর সঙ্গে শিরিক করে মারা যাবে, আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর উলুহিয়াতের মধ্যে, আল্লাহর রুবুবিয়াতের মধ্যে, আল্লাহর গুণাবলীর মধ্যে যদি অন্য কাউকে শিরিক করে, সে যত বড় তাহাজ্জুদ গুজার হোক না কেন, যত বড় জিকিরকারী হোক না কেন, সে ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। কোরআনে পরিষ্কার বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে যদি শিরিক করা হয়, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, আর এর নিচে, শিরিকের নিচে যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য ইচ্ছে ক্ষমা করে দিবেন। এরপরে বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো সে আল্লাহর উপরে মহা পাপ রচনা করেছে, অপবাদ দিয়েছে। আল্লাহর কোনো শিরিক নেই, আল্লাহর পর্যন্ত পৌঁছতে ভায়া মাধ্যম নেই, এ লোকটা ভায়া মাধ্যম মনে করেছে, এর মাধ্যমে সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। সূরা নিসা 4 নম্বর সূরার 48 নম্বর আয়াত, একই আয়াত রয়েছে সূরা নিসার 116 নম্বরেও। এমনি ভাবে শিরিককে বলা হয়েছে সবচেয়ে বড় জুলুম। কোরআনের সূরা লুকমান 31 নম্বর সূরার 13 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম কি? আমরা বলি বড় জালেম। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ায় যত বড় অন্যায় করুক, যত বড় জুলুম করুক, সে বড় জালেম না, চোর বড় জালেম না, খুনি বড় জালেম না, ডাকাত বড় জালেম না। আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম কি? জুলুম। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য শর্ত আরোপ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, আর তারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ ঘটায়নি, জুলুম মিলায়নি। জুলুম মানে এখানে শিরিক। আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত। এখানে বলা হয়েছে যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে কোনো প্রকার জুলুমের সঙ্গে সংমিশ্রণ ঘটায়নি, আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, বলাবলি করতে লাগলেন, আইয়ুনা লাম ইয়াজলিম, আমাদের মধ্যে কে আছে এরকম যে কোনো না কোনো জুলুম করে, কোনো জুলুম করে না, এমন কে আছে? আমরা প্রত্যেকেই তো জুলুম করি। কঠিন হয়ে গেল, আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন, না এখানে ওই জুলুম বোঝানো হয় নাই, এই কারণে হাদিসের প্রয়োজন। হাদিসকে যারা অস্বীকার করো, হাদিস যারা মানে না, তারা বিভ্রান্ত হবে, গোমরা হবে, কারণ এই আয়াতে বলা হয়েছে যারা তাদের ঈমানকে কোন রকম জুলুমের সাথে মিশ্রণ ঘটায় নেই। এই জুলুম বলতে কি বোঝায় তার ব্যাখ্যা আল্লাহর রাসূল দিয়েছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল থেকে বুঝে নিয়েছেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ুনা লাম ইয়াজলিম, আমাদের মধ্যে কে আছে এরকম যে কোনো জুলুম করে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না এখানে জুলুম বলতে এই জুলুম না, এই জুলুম বলতে শিরিককে বোঝানো হয়েছে। সূরায়ে লোকমানের আয়াত, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। এই আয়াতে সে জুলুম কি বোঝানো হয়েছে? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানকে জুলুমের সঙ্গে সংমিশ্রণ ঘটায় নেই, জুলুমের সঙ্গে মিলায় নেই। উলাইকা লাহুমুল আমনু, নিশ্চয় তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওয়াহুম মুহতাদুন, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সূরা নাম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াত। পরিষ্কার হয়ে গেল, ঈমানের জন্য আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে কি হতে হবে? ঈমানটা সম্পূর্ণভাবে শিরিক মুক্ত হবে, জুলুম মুক্ত হতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বলছেন, মানুষের অভ্যাস হচ্ছে বিপদে পড়লে তখন সব ভুলে যায়। খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, পীর বাবা, মাজারওয়ালা, দরগাওয়ালা, ভায়া, মাধ্যম সব ভুলে গিয়ে সোজা একজনকে ডাকে। কাকে ডাকে? আর যখনই তার এই ডাকে সাড়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ থেকে মুক্ত করেন, সঙ্গে সঙ্গে শিরিক করে বসে। কোরআন আক্ষেপ করে বলছে, ওয়াইদা মাসান্নাসা দুররুন দাউ রাব্বাহুম মুনিবিনা ইলাইহি, যখন তারা কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, দাউ রাব্বাহুম, তখন তারা তাদের রবকে ডাকে, মুনিবিনা ইলাইহি, একেবারে আল্লাহর দিকে একনিষ্ঠ হয়ে। সুম্মা ইযা আযাকাহুম মিনহু রাহমাতান, আর এরপরে সেই ডাকে সাড়া দিয়ে আল্লাহ যখন তাকে সাহায্য করেন, আল্লাহ রহমত করেন, ইযা ফারীকুম মিনহুম বিরব্বিহিম ইউশরিকুন, এরপরেই তারা তাদের মধ্যে একটা গ্রুপ শিরকে লিপ্ত হয়ে যায়। পেশাব রক্ষা করেছে, হুজুরের কারণে বেঁচে গেছি, অথবা জাহাজের সারেং খুব ভালো ছিল, বাসের চালক খুব ভালো ছিল, নইলে আজকে মরে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিপদে পড়ে যখন খালেস ভাবে একনিষ্ঠ ভাবে আল্লাহকে ডাকলো, সেই ডাকে আমি সাড়া দিলাম, এরপরে সে ভুলে গেল। কোরআনের সূরা আনকাবুত 29 নম্বর সূরার সূরা রুমের 30 নম্বর সূরার 33 নম্বর আয়াত, একই রকমের আয়াত রয়েছে সূরা আনকাবুত 29 নম্বর সূরার 65 নম্বর আয়াতে। ফাইদা রকিবু ফিল ফুলকি, যখন তারা জাহাজে আরোহণ করে, পানি জাহাজে চড়ে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা আল্লাহকে ডাকে, মুখলিসিনা লাহুদ্দিন, দ্বীনকে একেবারে আল্লাহর জন্য খালেস করে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, আল্লাহ যখন তাদের এই একনিষ্ঠ ডাকে সাড়া দিয়ে তাদেরকে কিনারায় পৌঁছে দেন, ইযা হুম ইউশরিকুন, হঠাৎ করে তারা শিরিক করে বসে। আনকাবুত 29 নম্বর সূরা 65 নম্বর আয়াত। এটা আরো একটু স্পষ্ট করেছেন সূরা লোকমানের 32 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা গাসিয়াহুম মাউজুন কাযুলাল, যখন তাদেরকে মেঘের মতো এক একটা তুফান এসে আঘাত করে জাহাজে বাড়ি খায়, লঞ্চ গুলো বড় বড় জাহাজ গুলো উঠা বসা করে, ওয়াইদা ফাসিয়াহুম মাউজুন কাযুলাল দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তখন তারা আল্লাহকে ডাকে মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহর জন্য দিনকে খারেজ করে, তখন কোনো ভয় মাধ্যম থাকে না, পীর থাকে না, কারো দিকে কলম মতওয়াজ্জ করে না, মাজারওয়ালা থাকে না, দরগাওয়ালা থাকে না, পীর থাকে না, আল্লাহ বলছেন দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, আমি যখন তাদের ডাকে সাড়া দিয়ে, তাদের কান্নাকাটি, তাদের একনিষ্ঠ দোয়ায় সাড়া দিয়ে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম, মুক্ত করে দিলাম, কিনারায় পৌঁছার ব্যবস্থা করে দিলাম, ফামিনহুম মুক্তাসিদ, তখন তাদের মধ্যে একদল লোক সবকিছু অস্বীকার করে বসে। সূরা লোকমান 31 নম্বর সূরা 32 নম্বর আয়াত, এই আয়াতগুলোকে গবেষণা করতে হবে। আমরাও যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি, বিপদটা চলে গেলে আর ভুলে যাই, নিজের সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে আল্লাহকে ডাকি, সাদাকা করি আল্লাহর জন্য, আর যখন ছেলেটা ভালো হয়ে গেল তখন পীর সাহেবের কোলে নিয়ে হাত দিল, আপনার কারণে এটা ভালো হয়ে গেছে, মাজারে নিয়ে তার চুল কাটায়, মাজারে নিয়ে তারপরে তাকে দিয়ে শিরিক করায়, আপনার এই মাজারের কারণে ভালো হয়ে গেছে। ভাইয়েরা আমার, কোরআনের আয়াতগুলো বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরিক সম্পর্কে যত স্পষ্ট করে বয়ান করেছেন, এই বিষয়টা এত ক্লিয়ার করেছেন, এরপরেও যারা আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে শিরিক করে, মায়া মাধ্যম মনে করে, আবার মনে করে পীর সুপারিশ করে নিয়ে যাবে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে, পীর অনেক কিছু দিয়ে দিবে। কোরআন তাদেরকে পরিষ্কার করে বলেছে, কোরআনের আয়াতুল কুরসি, এই আয়াতের মর্যাদা আপনারা জানেন, কেন না মর্যাদা এত, ওখানে বলা হয়েছে মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, মান কে সেই ব্যক্তি, মান যা কে সেই ব্যক্তি, আল্লাযী ইশফাউ ইনদাহু, যে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর নিকটে সুপারিশ করবে, ইল্লা বিইযনিহি, আল্লাহর অনুমতি ছাড়া পার করে নিয়ে যাবে। আল্লাহর নবীকে আমাদের সুপারিশ করবেন, বুখারী শাফাত অধ্যায়টা পড়বেন, বাবু শাফাত, শাফাত একটা অধ্যায় আছে, অনেকগুলো হাদিস রয়েছে, তার মধ্যে একটা হাদিস হচ্ছে এই, কিয়ামতের মাঠে মানুষ যখন অতিষ্ঠ হয়ে যাবে, সব দৌড়ে যাবে আদমের কাছে, আনতা আবুনা, তুমি আমাদের বাপ, খলাকাল্লাহু বিয়াদিকা, আল্লাহ তোমাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, জান্নাতে থাকার ব্যবস্থা করেছেন, মালায়েকাদের মাধ্যমে সেজদা করিয়েছেন, এবারে তুমি আল্লাহর কাছে সুপারিশ করো, যেন হিসাব নিকাশ শুরু হয়ে যায়। আদম বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তাহার নাম ধারণ করেছেন, জাব্বার নাম ধারণ করেছেন, অতিশয় আগন্বিত, আজকে যদি আমি তার কাছে সুপারিশ করতে যাই আর আমাকে জিজ্ঞেস করেন তুমি কেন নিষিদ্ধ গাছের কাছে গেলা, আমি কি জবাব দিব, নাফসি নাফসি, আমি নিজে বাঁচি, তোমরা আমার থেকে সরো, এখান থেকে আর এক নবীর কাছে যাও, ইব্রাহিমের কাছে যাও, নূহের কাছে যাও, নূহ আলাইহিসসালামের কাছে যাবে, লোকেরা আবার ওরকম তার প্রশংসা করবে, তিনিও বলবেন আমি তো আমার ছেলের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন কি করব, আমি এ কাজের জন্য নাফসি নাফসি, আমি নিজে বাঁচি, তোমরা ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমের প্রশংসা করা হবে, তাকে বলা হবে, তিনি বলবেন দেখো আমি জীবনে তিনটা মিথ্যা কথা বলেছিলাম, যদিও বাস্তবে তা মিথ্যা ছিল না, রূপটা ছিল মিথ্যার, তাও রিয়া করেছিলাম, আল্লাহ যদি আমাকে ধরে বসেন আমি কি জবাব দিব, নাফসি নাফসি, তোমরা আমার থেকে সরো, আমি নিজে বাঁচি, যাও তোমরা মুসার কাছে, মুসাকে যা বলা হবে, তুমি সেই বড় একজন নবী, তাওরাতের মতো কিতাব তোমাকে দেওয়া হয়েছে, সরাসরি তোমার সঙ্গে আল্লাহ কথা বলেছেন, তোমার সঙ্গে আল্লাহ তারা সরাসরি কথা বলেছেন, আজকে তুমি এই সুপারিশটা করো, মূসা বলবে হা হা নাফসি নাফসি, আমি বাঁচি আমি বাঁচি, আমিও এই একটা কীর্তিকে থাপ্পড় মেরে হত্যা করেছিলাম, এরকম ভাবে আমি এই কাজের জন্য নই, তোমরা ঈশার কাছে যাও, ঈশার কাছে চলে যাবে, ঈসা আলাইহিসসালামের প্রশংসা করা হবে, আল্লাহ আপনাকে বিনা বাপে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে ইনজিলের মতো কিতাব দিয়েছেন। আপনি আজকে এই মুহূর্তে সুপারিশ করুন, ঈসা আলাইহিসসালাম বলবেন হা হা লা নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাক, আমি নিজে বাঁচি, এই কাজের জন্য আমি নই, আমার মৃত্যুর পরে লোকেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, আল্লাহর সন্তান বলেছে, আমি যদিও লোকদেরকে বলতে বলিনি কিন্তু লোকেরা বলেছে, আল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কি জবাব দিব, তোমরা আমার কাছে শোনা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হ্যাঁ এটার জন্য আমি, কিন্তু নবী তখনই সেজদায় পড়ে যাবেন, সুপারিশ করা শুরু করবেন না, সেজদায় পড়ে গিয়ে আরশের তলে আল্লাহর হামদ সানা করবেন, আল্লাহর নবী বলেন আমি এত প্রশংসা করব, এত রকমের আমি আল্লাহর প্রশংসা করব, যার ভাষা আমাকে এখনো শেখানো হয়নি, আল্লাহর প্রশংসা করতে করতে এক পর্যায়ে আমাকে বলা হবে, অনুমতি দেওয়া হবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মাথা উত্তোলন করো, অশফা তুশফা, এবার তোমাকে অনুমতি প্রদান করা হলো, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গৃহীত হবে, ওয়াসাল তুতা, তুমি আল্লাহর কাছে আমার কাছে চাও, তোমার চাহিদা পূরণ করা হবে, মানযাল্লাযী ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বিইজনি, কে আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি বেশি রেখে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে গিয়েও আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন, অনুমতি আসবে তারপরে সুপারিশ করবেন, এরপরেও যারা বলে সুপারিশ করে নিয়ে যাবে, পার করে নিয়ে যাবে, বন্ধ হতে পারে, দাজ্জাল হতে পারে, ইহুদি খ্রিস্টানদের দালাল হতে পারে, পীর হতে পারে, দরগাওয়াল হতে পারে, আল্লাহর কাছে সুপারিশকারী হতে পারবে না। ভাইরা আমার, সুপারিশ করে নিয়ে যাবে, পীর তরাইয়া নিয়ে যাবে, কোরআনের আয়াত অপব্যাখ্যা করে এই লোকগুলো, একটা আয়াতে বলা হয়েছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন আমি প্রতিটি মানুষকে তার ইমাম সহ ডাকবো, নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, তাদের ইমাম সহ ডাকবো, মূর্খ লোকদেরকে বুঝায় এই এক শ্রেণীর পীরেরা, এক শ্রেণীর দলবাজ লোকেরা, যে আমাদের তো ইমাম আছে, আল্লাহ কিয়ামত ইমাম সহ ডাকবেন, তোমাদের ইমাম নাই, কাজী তোমরা সেদিন কোথায় যাবে? আর মূর্খ লোকেরা বলে ঠিকই তো কোরআনের আয়াত, আর কি। ভাইরা আমার, এইখানে ইমাম মানে কি? কোরআনকে জিজ্ঞেস করো, সামনে অংশ পড়লেই হবে। এই ইমাম মানে পীর সাহেব না, এই ইমাম সাহেব মানে মসজিদের ইমাম না, এই ইমাম সাহেব মানে মাযহাবের ইমাম না, এই ইমাম সাহেব মানে হচ্ছে তরিকার ইমাম না, এই ইমাম মানে হচ্ছে আমল নামা। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এই হলো পূর্ণ আয়াত, আয়াত পূর্ণরা পড়ে না, এরা এই চুরিটাই করে, মানুষকে শিখায় পীর ধরতে হবে, কোরআনে আছে অবতাহু ইলাইহির ওসিলা, ওসিলা তালাশ করো, ওসিলার মানেটা কি সামনে আর পড়ে না, ওসিলা মানে ইবাদত, ওসিলা মানে আল্লাহর অনুগত্য করা, তাফসীরে পরিষ্কার লেখা আছে বিতাআতিহি ওয়া বিআমালি ইয়ুরদিহি, ওসিলা মানে হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর অনুগত্য করা, নামাজ রোজা হজ যাকাত নফল ফরজ দান খয়রাত ইবাদত করা, অবতাকু ইলাইহি ওসিলা, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদতের মাধ্যমে ওসিলা তালাশ করো। পীর বলল পীর ধরো, অত যে এই আয়াতেও বলা আছে ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর সাথে জিহাদ করো, ওসিলা বলা আছে ওখানে, পীর কোনো সময় ভুলেও ওই অংশ পড়ে না, এইরকম এখানেও বিভ্রান্ত করেছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন আমি প্রতিটি মানুষকে তার ইমাম সহ ডাকব, এই ইমাম মানে পীর না, কোরআন এই ইমাম মানে হচ্ছে আমল নামা, কোরআন এই জন্য সামনে বলে দিয়েছে ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহ, যার কিতাব আমল নামা তার ডান হাতে দেওয়া হলো, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাকে সহজ হিসাব নেওয়া হবে। তাহলে ইমাম মানে পাওয়া গেছে না এখানে? এরপরেও যদি বলা হয় এই ইমাম মানে তোমাদের অর্থে ইমাম, তাহলে আমি জিজ্ঞেস করি এইখানে যদি এই অর্থ হয়ে যায় তাহলে তোমরা তোমাদের ইমামদের সঙ্গে যাবে, ওই ময়দানে আল্লাহর নবী উপস্থিত থাকবেন কিনা? অবশ্যই থাকবেন। যদি ওই ময়দানে আল্লাহর নবী উপস্থিত থাকেন, তোমরা তোমাদের খাজা বাবা তরিকার ইমাম, মাযহাবের ইমাম, অমুক ইমামের সঙ্গে যাবে, আমরা বসে থাকবো, আমরা এসব কোন ইমাম মানি না, আমরা বসে থাকবো, আমাদের ইমাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সঙ্গে, তিনি যেখানে নিয়ে যাবে সেখানে চলে যাবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, মানুষের সাথে প্রতারণা করা, ধোঁকা দেওয়া, মানুষের ডাকাতি করা, এই লোকগুলো গরিব মানুষের পয়সা ডাকাতি করার জন্য ইসলামকে ব্যবহার করছে। এক একজন পীর কোটিপতি, কোন পীর গরিব থাকে না, কারণ এটা বিনা পুঁজির ব্যবসা, লসবিহীন ব্যবসা, মানুষকে খুব সহজে বোঝানো যায়। পীরের কাছে দেখা করলে হাদিয়া তোহফা নিয়ে দেখা করতে হয়, পীরের আদব লেখে না। এবার একটা গুরুত্বপূর্ণ আদব হচ্ছে এই যে পীরের সাথে দেখা করতে গেলে খালি হাতে দেখা করাটা বেয়াদবি। মকসুদ তেরা মাল হয়, মকসুদ তেরা মাল হয় ভাইরা আমার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি সুন্দর করে উপহাস করেছেন শুনুন। কোরআন পড়বেন, কোরআন পড়তেও তো বাধা দেয়। এই লোকগুলো জানে এই মুসলিম জাতি যদি কোরআন পড়ে তাহলে ওদের ভণ্ডামিয়া চলবে না, ধোকাবাজি চলবে না, প্রতারণা চলবে না। সেই জন্য মানুষকে শিখায় কোরআন পড়তে গেলে 15টা ইলম দরকার, তোমার কয়টা আছে? 15 ইলম দরকার, তুমি কয়টা জানো? এই কথা, 15 ইলম দরকার, কোরআনের কোন জায়গায় আছে, হাদিসের কোন জায়গায় আছে, 15টা শর্ত আরোপ করেছো, যে শর্ত আল্লাহ দেয় নাই। আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য, আছো কি কোনো ব্যক্তি কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য? আল্লাহ প্রশ্ন করছেন, আছো কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য? আমি সহজ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি কোরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি, এরপরেও যারা বলে কোরআন বুঝার জন্য 15টা ইলমের দরকার, সেইগুলো কি আল্লাহর ওলি না শয়তানের ওলি? এরা কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে নিজেদের পীর তন্ত্র, খাজা তন্ত্র, গাদা তন্ত্র কায়েম করার চক্রান্ত করেছে। ভাইরা আমার, 15টা ইলম দরকার কোত্থেকে আসলো জানা দরকার। এটা জালালউদ্দিন সুয়ুতি একজন ইমাম ছিলেন, তাফসিরে জালালাইন যার লেখা, ওনার অনেক কিতাব লেখা আছে, এর মধ্যে একটা কিতাব আছে আল ইতকান ফি উলুমিল কোরআন, কোরআনের বিভিন্ন ইলম বিষয়ক একটা কিতাবের নাম কি আল ইতকান। এই কিতাবের শেষে উনি তাফসির সম্পর্কে আলোচনা করেছেন, সেখানে লিখেছেন যে একজন লোক মুফাসসির হওয়ার জন্য 15টা শর্ত, কি জন্য? মুফাসসির হওয়ার জন্য, যে তাফসির কারক হবে, কোরআনের উস্তাদ হবে, কোরআনের মুদাররিস হবে, মুফাসসির হবে, তার জন্য শর্ত ইলমে নাহু মানে গ্রামার জানতে হবে, ইলমে ফাতাহাত, ইলমে বালাগাত, ইলমে বদি, ইলমে মান, ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে উরুজ, ইলমুল কওয়াফি, এরকম ভাবে ইলমুল মান থেকে ইলমুল সরফ, ইলমুল ফাতাহাত, ইলমুল ফালাসফা, এই রকমের ভাবে 15টা ইলমের নাম উনি উল্লেখ করেছেন। এটা কার জন্য? না আপনাদের মত লোকদের কোরআন পড়ার জন্য। ভাইরা আমার, এই বিষয়গুলো আপনাদের ভালো করে জানা প্রয়োজন, না জানলে ওদেরকে উত্তর দেওয়া যাবে না। ওরা ধোকা দিয়ে গোটা মুসলিম উম্মার সাথে প্রতারণা করেছে, এই প্রতারণার জাল ছিন্ন করার জন্য তোমাদের প্রয়োজন। সেজন্য মনে রাখতে হবে এই শর্তগুলো মুফাসসিরের জন্য, এই শর্ত কোরআন বুঝার জন্য না। কোরআন তুমি পড়ো, এরপরে যদি কোনো জায়গায় বুঝে না আসে তাহলে কি করবে? সে সমাধান আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তুমি না বুঝো না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে নাও। কি সুন্দর কোরআনের সমাধান! কোরআন বলছে আমি তোমাকে কোরআন সহজ করে দিয়েছি, ওয়ালাকাদ ইয়াসসারনা আল-কুরআন লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। আছে কোন ব্যক্তি যে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? এরপরে তুমি যদি না বুঝো তাহলে কি করবে? কোরআন তাও পরিষ্কার করে দিয়েছে, কোরআন বলে দিয়েছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তুমি নিজে না জানো তাহলে যে জানে তার থেকে জেনে নাও। জেনে নিতে বলা হয়েছে, মুরিদ হতে বলা হয় না। শিক্ষক একজন, টিচার একজন, ওস্তাদ, এটা তো আমরা না করি না। ওস্তাদের প্রয়োজন, শিক্ষকের প্রয়োজন। এখন হয়তো বলবো পীর সাহেবই আমাদের শিক্ষক, পীর সাহেব তোমাদের শিক্ষক না, এটাও একটা ধোকা। যদি পীর সাহেব শিক্ষক হয়, আমরা তো কোনো শিক্ষককে তরিকার বায়াত দেই না। তোমার পীরকে তো বায়াত দেওয়া হয় তরিকায়ে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবেরিয়া, এই সমস্ত তরিকার শপথ দেওয়া হয়। আবার বলা হয় এর মধ্যে সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট, লিখেছে চরমনাই পীর, এদেশের হকানি পীরের ঠিকাদার, যেই পীরের মুরিদরা সারা বাংলাদেশে হকের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে সেই লোক হচ্ছে চরমনাই পীর। কোন জায়গায় কোরআন হাদিসের কথা বললে এই লোকগুলো বুঝে না, বেশিরভাগ লোক মূর্খ, পীর নিজেও মূর্খ, মুরিদ মূর্খ। এই মূর্খদেরকে শিখিয়েছে তোমরা কোরআন পড়লে বুঝবা না, তোমরা আমাদের মুরিদ হও, বছরে দুইবার ভ্যাট দাও, টাকা দাও, পয়সা দাও, আর তোমাদের কিছু লাগবে না, জিকির করো তরিকার দিকে। কিসের দিকে? এই পীরদের যতগুলো বই আছে প্রত্যেকটা বইয়ের ভূমিকার মধ্যে লিখে দিয়েছে ইস্তিয়া সাবেরিয়া তরিকার প্রথম খবর। এরপরে লিখেছে আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিবেন দোজকের আযাব থেকে বাঁচিবার জন্য কিতাবে 126টা তরিকা লিখে দিয়েছেন, এর মধ্যে চিশতিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট। খুব হয়ে ভাষা লেখা আছে, না পেলে জসীমউদ্দিন রহমানের গলা চুপে ধরুন, না পেলে আমাকে ধরুন। পীর সাহেবদের প্রত্যেকটা বইতে লেখা আছে, চরমনাই পীরদের এমন কোন বই নাই যেই বইতে ডায়ালগ দেওয়া হয় নাই। চিশতিয়া সাবেরিয়া তরিকা শর্টকাট তরিকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুগত করল সে জান্নাতে প্রবেশ করল, ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্য হলো সে আমার নাফরমান হয়ে গেল সে জাহান্নামে চলে যাবে। শর্টকাট তরিকা কার তরিকা? এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ত হচ্ছে আমল চাবে রসুলের তরিকায়। কার তরিকায়? বিতর্কতে হবে তাওহীদ, শিরক মুক্ত তাওহীদ, বাহিরতে হবে কি বেদাত মুক্ত সুন্নাহ, বেদাত মুক্ত সুন্নাহ, রাসূলের তরিকা। রাসূলের তরিকা বাদ দিয়ে সালাত আদায় করলে সালাত হবে না, রাসূলের তরিকা বাদ দিয়ে হজ করলে হজ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হজে আসবেন, লোকেরা আল্লাহর নবীর সঙ্গে হজের জন্য চলে আসলেন, আল্লাহর নবী বারবার বলছেন খুজু আন্নি মানাসিকাকুম, খুজু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার থেকে তোমাদের হজের কাজগুলো শিখে নাও, আমার থেকে শিখে নাও, খুজু আন্নি মানাসিকাকুম। হাদিসের যতগুলো কিতাব আছে হজের অধ্যায়টা খুলবেন, আল্লাহর নবীর সঙ্গে হজ করতে গিয়েছেন বিদায় হজ, এই হজের মধ্যে এই বাণীগুলো পাওয়া যাবে, খুজু আন্নি মানাসিকাকুম, খুজু আন্নি মানাসিকাকুম, আমার থেকে তোমরা গ্রহণ করো তোমাদের হজের কাজগুলো। আন্দাজে করলে চলবে? এই হজের মধ্যেও গন্ডগোল লাগিয়ে দিয়েছে, এই জন্য আমি আপনাদেরকে বলি হজ করতে গেলেও যার তার সাথে যাবেন না। আল্লাহর নবী হজ করতে গিয়ে আরাফাতের ময়দানে যোহর এবং আসর একত্রে করেছেন। আমার দেশের যারা হজ করতে যায় তারা শর্ত লাগায় মসজিদের নামিরা আরাফাতের যে মসজিদ ওটার ইমামের পিছনে জামাতে পড়লে একসাথে পড়তে হবে, আর জামাতে না পড়লে যোহরের সময় যোহর আসরের সময় আসর। এটা কি আল্লাহ রাসূল বলেছেন? কোন হাদিসে আছে? আল্লাহর নবী বললেন আমার থেকে হজ শিখো, সেই নবী যেরকম ভাবে আরাফাতের ময়দানে যোহর আসর একত্রে করেছেন, প্রত্যেকটা মুসলিমকে কিয়ামত পর্যন্ত নবীর তরিকায় হজ করতে হবে। আল্লাহর নবী সালাতের ব্যাপারে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, যেভাবে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। রাসুলের তরিকা বাদ দিয়ে সালাত আদায় করলে সালাত চলবে না? আমি প্রায় বলে থাকি, এটা আপনিও বুঝবেন, একটা অশিক্ষিত লোক বুঝবে, আমরা যোহরের সালাত পড়ি চার রাকাত ফরজ, আসর পড়ি চার রাকাত ফরজ, এশা পড়ি চার রাকাত ফরজ, হঠাৎ মাঝখান থেকে মাগরিব কয় রাকাত? তিন রাকাত ফরজ। এখন যদি মাগরিবের সালাতকে কেউ চার রাকাত পড়ে আর মনে মনে ভাবে অসুবিধা কি, যত বেদাত এই কথাই বল অসুবিধা কি, এক রাকাত বেশি পড়লাম তাহলে যোহর আসর আর এশার সাথে মিলে গেল, এক রাকাত বেশি হওয়া মানে হচ্ছে একটা রুকু বাড়বে, কমপক্ষে তিনবার সুবহান রব্বিল আযিম বাড়বে, দুইটা সেজদা বাড়বে, কমপক্ষে তিন তিনবার করে সুবহান রব্বিল আলা বাড়বে, একটা সেজদা বাড়বে, দুটো সেজদা বাড়বে। সেজদার কি মূল্য জানো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদুন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সেজদায় থাকে। তাহলে মাগরিবের নামাজ যদি তিন রাকাতের পরিবর্তে চার রাকাত পড়ি কয়টা সেজদা পারবে? এরকম যদি কোনো ব্যক্তি পড়ে তার নামাজ হবে? নামাজ হবে না। দুনিয়ার সমস্ত আলেম একমত হবে কেন হবে না, আল্লাহর নবীর তরিকায় হয় নাই। আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে যত তরিকা রয়েছে যত সুন্দর ভালো মনে করো ওটা রসুলের তরিকা না, ওটা শয়তানের তরিকা, ইবলিসের তরিকা। ভাইয়েরা আমার, এজন্যই এবাদতের জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে ইত্তেবাউ সুন্নাহ। দ্বিতীয় শর্ত কি? আসন্ন রমজানকে সামনে রেখে যত তরিকা আছে সব তরিকা বর্জন করে অন্তরটাকে খারেজ করবো তাওহীদ ভিত্তিক ঈমানের জন্য, আমলগুলোকে খারেজ করবো সুন্নাহ ভিত্তিক আমল করার জন্য, রাসূলের সুন্নাহ মোতাবেক আমল যারা করবে তাদের আমল গ্রহণযোগ্য যদিও তা অল্প হোক আর পরিমাণে অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা শিরিক করলাম, এ আমল গ্রহণযোগ্য হবে? সুপারিশকারীর শিরিক কোরআন উপহাস করছে, শুনুন, ওয়াইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াযুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম, ওরা আল্লাহর পরিবর্তে এমন জিনিসের ইবাদত করে যা ওদের ক্ষতিও করতে পারে না উপকার করতেও পারে না। ওয়াইয়াকুলুনা হাউলাই সুফাউনা ইনদাল্লাহ, আর তারা বলে এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। আল্লাহর কাছে পীর সুপারিশকারী, মাদারওয়ালা ওলি আল্লাহ সুপারিশকারী, বুজুর্গ সুপারিশকারী। আল্লাহ কি বলছে শুনুন, কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ, কুল আপনি বলে দিন, আতুনাব্বিউনাল্লাহা তোমরা আল্লাহকে শিখাচ্ছ, আমরা বলি না আমাকে শিখাচ্ছ, আমাকে শিখাচ্ছ, আমি কি জানি না আল্লাহ এরকম কথা বলছেন? কুল আপনি বলুন পীরের মুরিদদেরকে, বলুন ওই মাজার পূজারীদেরকে, বলুন ওই মূর্তি পূজারীদেরকে, কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু, তোমরা কি আল্লাহকে শিখাচ্ছ এমন জিনিস যা আল্লাহ জানেন না, বিসমাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমানেও নাই জমিনেও নাই আল্লাহ জানেন না, এমন জিনিস আল্লাহকে শিখাচ্ছ যে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে সুপারিশকারী আছে। এরপরে আল্লাহ বলছেন সুবহানাহ, তারা যা বলছে এর থেকে আল্লাহ তারা সম্পূর্ণ পূত পবিত্র। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা আল্লাহর সঙ্গে যে শিরিক করে এর থেকে আল্লাহ তারা অনেক অনেক উঠে। সূরা ইউনুস 10 নম্বর সূরার 18 নম্বর আয়াত ভালো করে পড়বেন বুঝবেন। এই কারণে সালাতের মধ্যে দাঁড়িয়ে বলতে হয় ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য কার কাছে? না মাজারওয়ালার কাছে, না পীরের কাছে, সন্তান দেওয়ার মালিককে, রিজেক দেওয়ার মালিককে, বিপদ থেকে উদ্ধার করার মালিককে। এরপরে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলছেন কান খুলে শুনো, আল্লাহ বলছেন কান খুলে শুনো, জসীমউদ্দিন রহমানের কথা না, আবার সূরায়ে হজ 22 নম্বর সূরার 73 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু গুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে মানব জাতি তোমাদের বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত পেশ করা হচ্ছে, উপমা পেশ করা হচ্ছে, ফাসতামিউ লাহু, তোমরা ওটা কান খুলে শুনো। ইস্তেমা বলা হয় ভালো করে কান খুলে শোনা, ফাসতামিউ লাহু, কান খুলে শোনো, কান লাগিয়ে শোনো। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইখলুকু যুবাবাও ওয়ালা ইজতামাউ লা, নিশ্চয়ই তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, লা ইখলুকু যুবাবান, তারা একটা মাছিও তৈরি করতে পারে না, ওয়ালা ইজতামাউ লা, যদিও এই একটা মাছি তৈরি করার জন্য যত খাদা বাবা, গাদা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, দরগাওয়ালা, মাদারওয়ালা, জুলফে দারাজ, গেসু দারাজ, বান্দা নওয়াজ, খাজা নওয়াজ, আতা বক্স, গন্দে বক্স, তোমাদের যত রকমের পীর আছে সব যদি একত্র হয়, ওলা বিজি তামাউ লাহু, সব একত্র হয়ে যায়, তারপরেও সব মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা আরো মজা করছেন, ওরা মাছি তৈরি করা দূরের কথা, যদি কোনো মাছি ওদেরকে যে মুরিদরা ভোগ দেয়, হাদিয়ার নামে যে ভ্যাট দেয়, এর কিছু অংশ ছিনতাই করে নিয়ে যায়, ওয়াই ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন, যদি ওদের সামনে থেকে একটা মাছি এসে কোনো অংশ নিয়ে যায়, লা ইস্তানফিযুহু, ওরা সব মিলে ওই মাছির কবল থেকে ওরা উদ্ধার করতে পারবে না। এরপরে আল্লাহ বলছেন দাউফাত তালিব ওয়াল মাতলুব, পীর আর মুরিদ, প্রার্থনাকারী আর প্রার্থিত ব্যক্তি কতই না দুর্বল, দাউফা দুর্বল, আর তালিব, তালিব মানে কি? তালিব মানে অন্বেষণকারী, ছাত্রকে তালিব বলা হয়, ওই শোনেন না তালেবান, তালিবু, তালেব মানে যে তালাশ করে, মতলুব মানে যার কাছে তালাশ করে। আল্লাহ তাআলা বলছেন এই তালাশকারী এবং যার কাছে তালাশ করছে দুজনই দুর্বল, দুজনই কি? এরপরে আল্লাহ বলছেন মা কদার।